পৃষ্ঠে সকল অনাচার ও অনাসৃষ্টির মূল কারণ হে মানব তোমারই পাপাচার। তাই একান্ত নিরালয়ে ভেবে দেখো, অতপর কোরআন ও সুন্নার আলোকে কর্তব্য স্থির করে নাও। মনে রেখো, ওহির বিধান ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। ভাব নিরালয় কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাব নিরালয় কজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। টিভির বাজার গরম হল, পূজার মেলায় মানুষ যায়, নামাজ রোজার ধার ধারে না, জাকাত ছাড়া ধন বাড়ায়, নামাজ রোজার ধার ধারে না, জাকাত ছাড়া ধন বাড়ায়। সুদের টাকায় বড় হলো, নারী পুরুষ সব জনায়, পাব নিরালায় কজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, পাব নিরালায় কজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নেশার বাজার গরম হল, ছেলে মেয়ে সবাই খায়, পিতা মাতার ধার ধারে না, যেথায় খুশি সেথায় যায়। নেশার বাজার গরম হল, ছেলে মেয়ে সবাই খায়, পিতা মাতার ধার ধারে না, যেথায় খুশি সেথায় যায়। হারাম টাকায় হস করে ইমানদারের ভাব দেখায়, ভাব নিরালায় কজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাব নিরালায় কজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মেয়েরা কই স্বাধীন হলাম, পর্দার আর দরকার নাই, পর্দা করে কি করিব, যেথায় খুশি সেথায় যায়। মেয়েরা কই স্বাধীন হলাম, পর্দার আর দরকার নাই, পর্দা করে কি করিব, যেথায় খুশি সেথায় যায়। শহর হতে শুরু করে রামগঞ্জের সব জায়গায়, পাব নিরালায় কজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, পাব নিরালায় কজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নারীর দখল ঈদের বাজার, ধর্ম সভায় মানুষ নাই, ইবাদত করি চগল করি, ডিমান ছাড়ে কয়জনায়। নারীর দখল ঈদের বাজার, ধর্ম সভায় মানুষ নাই, কিবত করি চগল করি, যৌতুক ছাড়ে কয়জনায়। ছেলে মেয়েকে গান শিখালো, ভিসিপি দেখে রাত কাটায়, পাব নিরালায় কজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, পাব নিরালায় কজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়।